بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. ওহে মুসলিম জাতি, ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম, এই দীন মুকাম্মাল হয়ে গেছে, এই দীনের মধ্যে আর কিছু ঢুকাবার কোনো সুযোগ নেই। একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আকমালতু। এখন যদি স্বর্ণের ইট কেউ নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে, বলে এইটা এই জায়গায় ঢুকান, ঢুকানো সম্ভব? আপনি বলবেন যে আমি আমার মসজিদের কাজ আকমালতু, মোকাম্মাল করে ফেলেছি। লোকটা বারবার পিরাপিরি করছে, এখন যদি আপনি বাধ্য হয়ে ঢুকাতে চান তাহলে কি করতে হবে? এই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে ঢুকানো সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে আর নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। যত ভালো মনে করো, সওয়াবের কাজ মনে করো, তোমার ঢুকাবার সুযোগ নেই। মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ, তিন রাকাতই তোমাকে পড়তে হবে, চার রাকাত পড়লে নামাজ হবে না। তুমি জোহর পড়েছো চার রাকাত, আসর চার রাকাত, এশা চার রাকাত, আর মাগরিবের নামাজ মাঝখান থেকে তিন রাকাত পড়লো। কেউ যদি বলে অসুবিধা কি, সওয়াবের উদ্দেশ্যে একটা রুকু বেশি করবো, সেজদা বেশি করবো, আল্লাহর নাম নিব, সুবহান রাব্বিল আযীম বলবো, সুবহান রাব্বিল আলা বলবো, নামাজ হবে? কারণ যেই সময় দিন মুকাম্মাল হয়েছে, সেই দিনের মধ্যে মাগরিবের নামাজ তখন তিন রাকাতই স্থান পেয়েছে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেইভাবে নামাজের মধ্যে রাকাত বাড়াবার কমাবার ক্ষমতা নেই, ঠিক তেমনি ভাবে দিন ইসলামের কোন ক্ষেত্রে কোন কিছুকে সওয়াবের নামে বাড়াবার কমাবার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং মৃত্যুর পরে তিন দিন মিলাদ, কোরআন খতম, চল্লিশা খতম, মৃত্যু বার্ষিকী খতম, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মধ্যে দেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। যারা এইগুলোকে সওয়াবের জন্য যুক্ত করেছে, যারা মুদ্রার নামে কোরআন খতম করে পয়সা খায়, শকুনের মতো মুদ্রার খায়, সেই লোকগুলো আল্লাহ দিনের মধ্যে বেদাত ঢুকিয়েছে। সওয়াবের উদ্দেশ্যে তিন দিন আমিরা খায়, কায়দা মতো খায়, খেয়ে খেয়ে প্যাট ভুঁড়ি বাড়ায়। মুসলমান কি খাও, পায়খানা খাও, রেশাব খাও, মদ খাও, একটা সুদখোর সুদ খায়, সে মনে করে হারাম খায়, আর একটা মৌলবী মুদার নামে কোরআন খতম করে হারাম পয়সা খায়, সবের দুইটা কাজ করে, একটা কোরআনকে বিক্রি করে খায়। মদ খাওয়ার চেয়েও হারাম, সুদ খাওয়ার চেয়েও হারাম, ঘুষ খাওয়ার চেয়েও হারাম, কারণ ওরা হারাম খায়, একটা হারাম কাজ করে, ওরা সবের পরে কাজ মনে করে খায় না। আর এই মোল্লা খায় কি মনে করে? এটা আমি বারবার বলেছি, একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশু সন্তান জন্ম হয়েছে, খুশি হয়, একটা নতুন মাথা কামালে পরে কিন্তু বেশি পয়সা পাওয়া যাবে। একটা নাপিত খুশি হয় শিশু জন্ম হলে, একজন মোল্লা খুশি হয় যখন শোনে তার এলাকায় কোন লোক মরে গেছে, মাইকে যখন ঘোষণা হয় শোক সংবাদ, মোল্লা খুশি হয়, এখনই খতম করার জন্য দাওয়াত আসবে, তিন দিন পরে খাওয়ান আসবে, চল্লিশা খাওয়ান খাওয়া যাবে, মৃত্যুবাসীর খাওয়ান খাওয়া যাবে, এই জন্য সে খুশি হয়, নাচতে থাকে। অনেকে মনে করে এই দালালদের পক্ষে যে সওয়াবের কাজ মনে করে খায়, অসুবিধা কি? অসুবিধা কি, আল্লাহর নবী এই কাজ করেন নাই, আল্লাহর নবী যেটা বলেছেন সেটা করো। মৃত্যুর পরে সন্তান ন্যাক আমল করে দোয়া করে, সে দোয়া কবুল হয়। মৃত্যুর পরে মৃত ব্যক্তি সম্পদ বন্টন করার স্ত্রীকে দিয়ে দাও, সেগুলোর খবর নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। এই নিয়ামত মানে ওহী, নিয়ামত মানে কি? ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি, ওহি ধারাকে বন্ধ করে দিয়েছি, কেয়ামত পর্যন্ত আর কোন ওহি নাজিল হবে না, জিব্রাইল তোমার কাছে আসবে না। আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি, কেয়ামত পর্যন্ত কোন ব্যক্তির কাছে জিব্রাইল ফেরেশতা যাবে না, ওহি নিয়ে যাবে না। যদি কোনো ব্যক্তি ওহি দাবি করে, সেই ব্যক্তি ভণ্ড হতে পারে, শয়তান হতে পারে, পীর হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। আতমামতু আলাইকুম নিয়ামতি ওরদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং কেয়ামত পর্যন্তর জন্য তোমাদের দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম কি।